السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা ওই যে শয়নকালের আদব সম্পর্কে দ্বিতীয় পর্ব আলোচনা করব, সেটা হলো আমি বলেছিলাম যে শোয়ার সময়ে কি দোয়া পড়তে হয়, কি জিকির করতে হয়। আপনারা বলেছিলেন শুয়ে কি বলতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামেই মরি আর বাঁচি। তো বলেছিলাম আয়াতুল কুরসি পড়তে হয় এবং সূরা বাকারার শেষ দু আয়াত পড়তে হয় এবং শয়তান আসে না, এ কথাও বলেছিলাম। এরপরে আজকে আরো কিছু কথা আছে। দুই হাত একত্রিত করে তাতে ফু দিয়ে সূরা ইখলাস ফালাক নাস পড়া, এভাবে কি পড়বেন, ইখলাস নাস ফালাক আর নাস পড়ে ফুঁক দিয়ে, এরকম করার দরকার নেই, ফুঁক দিয়ে এইভাবে সমস্ত শরীর যতটা আপনার সম্ভব হয়, পিঠে তো যেতে পারবে না হাত, যতটা সম্ভব হয় আপনি শরীরে বুলিয়ে নেবেন। এটা কভার করবেন তিনবার। তারপর দোয়া আছে আরো, আপনার দোয়া ও জিকিরে অনেক রকমের দোয়া আছে, সাত আট রকমের দোয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে বিসমিকা রব্বি ওয়াদাতু জামি ওয়াবিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়াইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, এই একটা দোয়া আছে। তারপর আপনি শুয়ে শুয়ে তসবি পড়তে পারেন, চৌত্রিশ বার সুবহান আল্লাহ, চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ তেত্রিশ বার, চৌত্রিশ বার বলছি কেন, তেত্রিশ বার সুবহান আল্লাহ, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার, মোট হবে কত, একশো বার। আপনার সব লিখে হবে কত, দশ গুণ কত, এক হাজার। ওই শুয়ে শুয়ে কয়েক মিনিট সময় লাগবে। আর তাছাড়া আপনার ঘুম না এলে অবশ্য যদি সাথে মোবাইল থাকে, যেমন বললাম নেট থাকে তাহলে তো খুচুর খুচুর, কিংবা টিভি থাকে, টিভির রিমোট সাথে থাকে তাহলে তো এসব হবে না, মনে আসবে না। আপনি ওই বেশ্যাদের মুখ দেখতে দেখতেই, বেশ্যাদের রূপ দেখতে দেখতেই ঘুমিয়ে যাবেন, আর স্বপ্নে তো তাই দেখবেন যা আপনি জাগ্রত অবস্থায় দেখছিলেন। সুতরাং আপনার মরণ, আপনার জাগরণ, আপনার যে জীবন, এই জীবন হচ্ছে কাদেরকে নিয়ে এটা বুঝতেই পাচ্ছেন। যাই হোক, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আপনার গা বন্ধ করেন, গা বন্ধ করা বলে না, গা বন্ধ করা এটাই আপনার ঘর বন্ধ করা। ভাড়াটিয়া ওঝাইনে কয়েক ঘন্টার মতো কোরআন অথবা মন্ত্র পড়ে ঘরের চার কোণে সিরকি মাটির ভাঁড় পুঁতে বাঁশের ডগায় আয়না বেঁধে দরজায় দরজায় সিরকি তাবিজ চিটিয়ে ঘর বন্ধ হয় না। আপনারা দেখেছেন বিভিন্ন এক এক এলাকাতে এক এক ওঝার এক এক হুজুরের এক এক রকমের নিয়ম নীতি আছে, সে ঘর বন্ধ করে বলে এই করলে বাস তোমার ঘর বন্ধ হয়ে গেল, এবারে এখানে আর বরকত ছাড়া অন্য কিছু আসবে না, এখানে আর শয়তান আসতে পারবে না। এটা ভুল ধারণা, তাতে শয়তানের জন্য যাতায়াতের দরজাটা বেশি খোলা যায়। ওরা যেভাবে সিঁদুর কি কি সব লাগায় তাতে শয়তানের দরজা বেশি খোলা যায়। রাতে সূরা ওয়াকিয়া পাঠ করলে পরে উপোস বা অভাব স্পর্শ করবে না এমন একটা হাদিস বর্ণনা করা হয়, অনেকে আমলও করে কিন্তু হাদিস সহি না, সূরা ওয়াকিয়া পড়ার হাদিস সহি নয়। সম্ভব হলে ঘুমাবার আগে সূরা মুলক পড়ুন, আর সূরা মুলক যদি নিয়মিত পড়া হয় তো কি লাভ হয়, কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায়। যদি সূরা মুলক নিয়মিত পড়া হয় তাহলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায়। শোবার সময়ে সূরা মুলক পড়েন, তারপর সূরা সাজদা পড়েন, সূরা বানী ইসরাইল পড়েন, সূরা জুমার, আর বিশেষ করে যার শুরুতে সাব্বাহা ইউসাব্বিহু সাব্বিহ এসব আছে, তসবিহ আছে, সেই সূরাগুলো আপনি পড়তে থাকেন। যদি আপনার ঘুম না আসে বা সময় থাকে তাহলে এইসব সূরাগুলো পড়তে থাকেন। সম্ভব হলে কোনো ঘরে একাকি শোবেন না, কারণ একা শুলে পড়ে কি হয়, আপনার সঙ্গে সঙ্গী হয় শয়তান এবং আপনার সাথে সে খেলা শুরু করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি একাকী রাত্রিবাস ও একাকী সফর করতে নিষেধ করেছেন। একাকী সফরের বলা হয়েছে যে যে একা সফর করে সে একা শয়তান, দুজন করলে, দুজন সফর করলে দুই শয়তান, আর তিনজন সফর করলে হ্যাঁ তারা মুসাফির। সুতরাং একা দোকা ভালো না, বিশেষ করে একা একা না বোকা, একাতে বেশি আপনার কি হয়, মনে ওয়াসওয়াসা, নানা রকম কুমন্ত্রণা ইত্যাদি হয়ে থাকে। বিশেষ করে মহিলা যাদের স্বামী নেই, বিবাহিতা কিংবা অবিবাহিতা, তাদেরকে একা ছেড়ে দিলে, একা শুতে দিলে বিভ্রাট বেশি বাঁধে, বেশি সর্বনাশটা আসে। অবশ্য মোবাইল যদি গ্যালাক্সি একটা সাথে থাকে তাহলে সে একাকিনী থাকে না, তার সঙ্গে হয় বিদেশের স্বামী থাকে, আর না হয় কোন পরপুরুষ থাকে তার, সেই মজনু, যে মজনুর সঙ্গে তার লিঙ্ক থাকে। তো একা থাকতে থাকতে পাশে যদি কেউ শুতো তো করতে পারত না। এবারে ধরুন চ্যাট করছে, ভিডিও চ্যাট, কি বলো এটা, ইমো নাকি, ইমোতে ভিডিও চ্যাট হয়, কি হয়, হোয়াটসঅ্যাপ হয় ভিডিও চ্যাট, জানি না, যাই হোক, কি কি সব প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যদি ভিডিও চ্যাট করে আর তার সেই রসিক নাগর যদি বলে তুমি কি করছো, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা দেখাও, তুমি ওইটা দেখাও, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে, বুঝতে তো পারছেন, একা থাকলে, একা তিনি থাকলে শয়তান তাকে এমন কুমন্ত্রণা দেবে যে তার সঙ্গে, এমনিতেই বলা হয়েছে যে নারী পুরুষ যেন এক জায়গাতে নির্জনতা অবলম্বন না করে, তাহলে তৃতীয় কে হয়, শয়তান কোটনা হয়, আর আপোষের মাঝে যা ঘটায় সেটা বলার অপেক্ষা রাখে না। তেমনি মহিলা একা তিনি বাসায় আছে আর তার প্রেমিক আছে কোথাও বিদেশে বা দেশেই হয়তো অন্য জায়গায় অন্য বাড়িতে, কিন্তু সে একাকিনী রুমে বা সব কিছু তার দেখছে এবং দেখাচ্ছে আর শুনছে এবং শোনাচ্ছে, আর তাদের ক্যামেরা হয়তো ভিডিও হচ্ছে। ভিডিও যদি করে রাখে পরে ব্ল্যাকমেল করা যাবে, বিয়ে না করলে ব্ল্যাকমেল করা যাবে, কিংবা বললো একদিন তুমি এসো, যদি বল না আমি যাব না আমার স্বামী আছে, না এলে আমি তোমাকে আমি সব বলে দেবো, তোমার ছবিগুলো প্রচার করে দেবো ইন্টারনেটে, তখন কি হবে। এই খবর শুনে বহু মহিলা আত্মহত্যা করেছে, শুনেছেন তো, এখনো করছে। অবশ্য যারা লজ্জাহীন আছে, তাদের লজ্জা নেই, তাহলে আর ঢাল ঝাঁ ঢেমন তো লাজ কেমন, বা লাজ থাকলে আবার হই ঢেমন, লজ্জা না থাকলে আলাদা কথা, যাদের লজ্জা আছে, লজ্জাশীলা যারা, তারা দেখবেন আত্মহত্যা করছে। অবশ্য আত্মহত্যা করা ভালো আমি তা বলছি না, কিন্তু তাদের লজ্জাটা দেখেন, যে যখন এইরকম খারাপ কাজ ভুল করে করেই ফেললো, তারপরে তার ভিডিও এই নেটে ছেড়ে দিল বা ছেড়ে দেবো বললো, বাস আত্মহত্যা করল, এটা হচ্ছে লজ্জাশীলতার অতিরঞ্জন। তো যাই হোক, এরকম ভাবে ব্ল্যাকমেল করা হতে পারে, সেই মেয়ের স্বামীকে জানালে পরে তালাক দিতে পারে, তারপরে সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে না হতে পারে, যখন প্রচার হয়ে যাবে তার ছবি, তার উলঙ্গ ছবি চারিদিকে প্রচার হয়ে গেলে তখন তার বিয়ে হওয়া মুশকিল কিনা। অবশ্য আরবি যেটা কথা বলে লিকুল্লি সাটে তা তিন লাখ, তার মানে আমাদের দেশে বলে কানা বেগুনের ডোগলা খদ্দেরও পাওয়া যায়, হাটে দেখবেন কোনো বেগুনই ফিরে যায় না, কানা হলেও কানা বেগুনও বিক্রি হয়ে গেছে। তো এরকম থাকবে, যে যেমন তার তেমন, যেমন সুটকি তেমনি, সুটকির সাথে কি মজা, তেমনি বেগুন, তাই না? তো ঠিক আছে, মিলে যাবে, ইঁদুরে ইঁদুর মিলবে, আর বুঝতেই তো পারছেন ইঁদুরের গল্প আপনাদের মনে আছে না নেই, হ্যাঁ, যতই চেষ্টা করেন যে আপনি বিয়ে ভালো ঘরে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন কিংবা আপনি একটা ভালো বর পাবেন, আপনার হবে না, যেমন তেমন হবে। অবশ্যই ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম হতেও পারে, যে আপনার এটা গল্প, গল্পটা হচ্ছে নতুন ভাইদের জন্য বলছি, যে এক ব্রাহ্মণ তার সন্তান হয়নি, আমি এখন সোয়ার গল্প বলতে বলতে কিসের গল্প শুরু করলাম, কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি, আর বলতে গিয়ে যদি হয় তো দোষ আমার কি, যাই হোক যদি হয় তো আপনারা ক্ষমা করবেন। তো ব্রাহ্মণ তার সন্তান হয়নি, বামনির বয়স চলে যাচ্ছে, শেষ বয়সে একদিন আঁচল পেতে, সংক্ষেপে বলছি, আঙ্গিনায় বসে আঁচল পেতে বলছে, ভগবান কানা হোক, খরা হোক, ছোট হোক, বড় হোক, নাটা হোক, খোটা হোক, যা হবে, যেমন তুই চাস আমাকে একটা সন্তান দে, আমি এখন আঁচল পেতে আছি। তো সন্তান কি আঁচলে আসে? ও এখন পেতেছে, বলছে আমাকে যা দিবি দে। আর সেই সময় একজন একটা বড় ঈগল পাখি পাহাড়ি ইঁদুর ধরে নিয়ে যাচ্ছিল, এইভাবে এতে নখে ধরে নিয়ে যাচ্ছিল, ওইখানে ফসকে গেছে, আর ঠিক ইঁদুরটা এসে বুড়ির, বুড়ি তো নয় মোটামুটি, তার মানে বামনির আঁচলে এসে পড়েছে। এখন সে আঁচলটা এইভাবে নিয়ে বলছে, ভগবান আমাকে যা দিয়েছে সেটাই আমার সন্তান, দিয়ে আদরে মানুষ করতে লাগলো। তারপরে বিয়ের সময় বিয়ে দেবো আমরা, ধুমধাম করে বিয়ে দেবো, তো আমরা যে সে ঘরে বিয়ে দেবো না, পৃথিবীর সব থেকে যে বড়, আমরা তো বিশাল, আমাদের অবস্থা বিশাল, তো আমরা সব থেকে পৃথিবী যে বড় তার ঘরে আমার ছেলের বিয়ে দেব। কার কাছে গেল প্রথমে, কে বড়? সবাইকে জিজ্ঞেস করলো, সব থেকে বড় হলো সূর্য, সর্বনাশ, এর থেকে বড় কিছু নেই। সূর্য সূর্য আমি তোমার ঘরে আমার ছেলে, গল্প কিন্তু এটা সম্ভব, সূর্যকে কথা বলা না, সূর্য কথা বলবে, গল্প মানে অবস্থার পরিপ্রেক্ষিতে যখন বললো সূর্যকে তোমার ঘরে বিয়ে দিতে চাই, বলছি তুমি, তোমাকে কে বললো যে আমি সব থেকে বড়? আমার কর্তৃত্ব সব জায়গায় চলে না, যখন আকাশে মেঘ আসে তখন আমি আমার আলো বিকীর্ণ করতে পারি না, অতএব মেঘ হচ্ছে আমার থেকে বড়। যাই হোক, মেঘের কাছে গেল, মেঘকে বললো আমি শুনেছি তুমি বড়, সূর্য থেকেও বড়, তোমার ঘরে আমি বিয়ে দিতে চাই, আমার ছেলে একমাত্র হারাধন নীলমণি ছেলে আমি বিয়ে দিতে চাই। তো মেঘ বললো, কে বললো তোমাকে আমি বড়? আমি বড় নই, আমার থেকেও বড় আছে, আমি তার কাছে নেহাতি কমজোর। কে? বাতাস। তো বাতাসের কাছে গেল, বাতাসকে বললো তুমি শুনছি সূর্য থেকে বড় মেঘ, মেঘ থেকে বড় তুমি, তো তোমার ঘরে আমার ছেলে বিয়ে দিতে। সে বললো না, আমিও বড় নেই, আমি সবাই কাছে কর্তৃত্ব দেখাতে পারি কিন্তু পাহাড়ের আমি কিছুই করতে পারি না। পাহাড়ের কাছে গেল, বলছে পাহাড় ভাইয়া, পাহাড় ভাইয়া শুনছি তুমি সব থেকে বড়, সূর্য থেকে মেঘ, মেঘ থেকে বাতাস, বাতাস থেকে পাহাড়, বিশাল কিছু, তার বিশাল শক্তি, অতএব তোমার বিশাল শক্তি, তোমার ঘরে আমার ছেলে বিয়ে দেবো। বলছে আমি সবার কাছে আমি শক্তি দেখাতে পারি কিন্তু একজনের কাছে আমি হার মানি, সেটা হচ্ছে দেখো আমার পিঠটাকে কিভাবে ছেঁদা ছিদ্র করে রেখেছে। কে সে? বলছে ইঁদুর। সেখানে গিয়ে গর্তের কাছে গিয়ে বলো, ও ভাইয়া, ও ভাইয়া, কে আছো, কে, কি ব্যাপার? না, আমার ছেলের বিয়ে দেবো তোমার ঘরে, তুমি সূর্য থেকে মেঘ, মেঘ থেকে বাতাস, বাতাস থেকে পাহাড়, পাহাড় থেকেও তুমি বড়, তুমি শক্তিমান, তোমার সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো। শেষকালে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার ঠিক আছে চলো তোমার মেয়ে দেখ, ছেলে দেখে আসি, মেয়ে দেখে বিয়ে হয়ে গেল। কেমন হলো? জয়সম কা তৈসন, সুটকি কা বেগম। তো এইরকম সাধারণত হবে। আর কোরআনে আছে আজানিয়াতু লায়ান কেহা ইল্লা জানিন আও মুশরিক, তার মানে ব্যভিচারিণী হলে ব্যভিচারী স্বামী পাবে সে, দেখবে। এটা কিন্তু সাধারণ কথা, ভালো স্বামী হলে স্ত্রী ভালো, আর ভালো খারাপ স্বামী হলে খারাপ স্ত্রী। স্বামী যদি কোন মেয়ের সঙ্গে লাইন চালাচ্ছে তো জানতে হবে তার স্ত্রীও কারো সঙ্গে লাইন করছে, এটা স্বাভাবিক, তবে জরুরি না, অনেক ক্ষেত্রে উল্টো পাল্টা হয়। যেমন আসিয়ার স্বামী ফেরাউন, নূহ আর লূত আলাইহিসসালামের বিবিরা মানে ভালো না, খেয়ানত করেনি, উল্টো পাল্টা হতেও পারে, কিন্তু স্বাভাবিকভাবে ভালো আপনি যদি হন তো আপনার স্ত্রী ভালো হবে, আর যদি আপনি খারাপ হন তো আপনার স্ত্রী খারাপ হবে। আর ও সতীকে কোল আর অসতীকে কিল, এটা তো শরীয়তে আছে, আপনারা জানেন। যাই হোক, কোথা থেকে কোথায় গেলাম, এখন বললাম কি, একাকিনী বাস করবেন না, মহিলাদেরকে বলছি একাকিনী শোবেন না, বা মা বাপকে বলছি আপনার মেয়েকে একাকিনী শুতে দেবেন না, সঙ্গে কোনো বোন থাক কিংবা আর কেউ থাক, যেন সঙ্গে তার সাথী থাকে, মানে মেয়ে ছেলে হলে মেয়ে ছেলে, বেটা ছেলে হলে বেটা ছেলে, আর না হয় জানবেন যে কিছু না কিছু ঘটছে। বিশেষ করে একাকিনী অনেকে বৈঠকখানায় শুতে দেয়, বৈঠকখানা মানে রাস্তার ধারে, বাপ মামনা ভিতরে আছে আর মেয়েকে দিল রাস্তার ধারে, বুঝতেই পারছেন সেখানে কি অবস্থা হতে পারে। আর অভিজ্ঞ লোকেরা যাদের অভিজ্ঞতা আছে তারা এসব ব্যাপারে ভালো জানে, আমার থেকে বেশি জানে। যাই হোক, দুজন শুলে এক বিছানায় একটি ঢাকা বা একটি লেপ কম্বলে শোবেন না, গায়ে দুজনেরই গায়ে কাপড় নেই, এবারে দুজনে একটা কম্বলে শুলেন, একটা ঢাকায় শুলেন, চাহে ছেলে হোক চাহে মেয়ে, এরকম শোয়া যাবে না, আলাদা আলাদা পরনে কাপড় থাকলে, কাপড় যদি থাকে তাহলে সমস্যা নেই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর কেন নিষেধ করেছেন এটা স্পষ্ট, পায়ের উপর পা রেখে চিত হয়ে শোবেন না, বিশেষ করে সরমগা বের হওয়ার আশঙ্কা থাকলে লুঙ্গি পরে একটি পা খাড়া রেখে হাঁটুর উপর অপর পা টিকে চাপিয়ে শোবেন না। আমি হারমাতে হলে শুয়ে হয়তো দেখানো যেত, কিন্তু কোন কিভাবে পায়ের উপরে পা চাপিয়ে শুতে নিষেধ, তার মানে শুয়ে আছেন তো, শুয়ে একটা পা খাড়া আছে আর একটা পা হাঁটুর উপরে আপনি পাটাকে তুললেন, তাহলে কি হবে নিচে থেকে, যদি ভিতরে আন্ডার প্যান্ট না থাকে তাহলে উদম হয়ে যাবে, তাই না? এই জন্য নিষেধ আছে। কিন্তু আপনি যদি পা মেলে শুয়েছেন, পাটা লম্বা করে মেলা আছে, রাখা আছে, তারপরে একটা পা চাপান, সমস্যা আছে? কোন সমস্যাই নেই। তার সমস্যা কোনখানে আছে, যে একটা হাঁটুকে আপনি খাড়া রেখেছেন আর একটা পা আপনি হাঁটুর উপরে রেখেছেন, তাহলে নিচের দিকটা আপনার খালি হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে যে পায়ের উপরে পা চাপিয়ে শোবে না। আর একটা হাদিসে আছে আল্লাহ রাসূল পায়ের উপরে পা চাপিয়ে শুয়েছেন, সেটা কিভাবে, লম্বালম্বি ভাবে, এভাবে পা চাপাল কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই, তাহলে দুটো হাদিসই আপনার বোঝা সহজ হয়ে যাবে। ব্যাস, কেবলার দিকে পা করে শোয়া যাবে কি হুজুর? বিছানাটা আপনার কেবলার দিকে পা হয়ে যাচ্ছে, কেবলার দিকে পিঠ করে পায়খানা করতে হয় না, পেশাব করতে হয় না, কেবলার দিকে সম্মুখ করে পেশাব পায়খানা করতে হয় না, কিন্তু শোয়া যাবে? কেবলার দিকে মুখ পিঠ করে পেশাব পায়খানা জায়েজ না, কেবলার একটা সম্মান আছে, যেহেতু আমরা নামাজ পড়ি সেই দিকে মুখ করে। এখন পা করে শোয়া যাবে কিনা ব্যাপারে কোনো হাদিস নেই বা নিষেধ নেই, কিন্তু আপনি বলতে পারেন আদব করে শোবেন না, এটা ভাববেন না যে হারাম, আদব করে শোবেন না। ওমাই আযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যদি আপনি আল্লাহর প্রতীককে, কেবলা আল্লাহর প্রতীক কে, আল্লাহর প্রতীককে আপনি সম্মান দিচ্ছেন, তো এটা হৃদয়ের তাকওয়ার পরিচয়। আপনি শুলেন না, পাটা ঘুরিয়ে বা বিছানাটা ঘুরিয়ে শুলেন, তেমনি অনেকেই বলছেন যে মিলন মিলন করা যাবে কিনা, স্বামী স্ত্রী মিলন একই কথা, পাটা ওইদিকে করে আছেন, এটা ঠিক না, আদবের খেলাফ আপনি বলতে পারেন। যেহেতু রোগী যখন নামাজ পড়ে শুয়ে শুয়ে, তখন পাটা কোন দিকে থাকে? কেবলার দিকে, তাহলে নিষেধ হতো, কিন্তু না, কেবলার দিকে পা করা হারাম নয়। তবে বললাম যদি আপনি আদব করতে পারেন তাহলে এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। উবুর হয়ে শোবেন না, অনেকে উবুর হয়ে শোয়, বালিশটাকে ধরে উবুর হয়ে শুলো। উবুর হয়ে শুলে সাধারণত যুবক যারা তারা বোঝে, বিবাহিত সমস্যা নেই, কিন্তু অবিবাহিত যুবক যারা এই মাত্র সদ্য যৌবন তাদের অসুবিধা আছে, তারা ভালো বোঝে। উবুর হয়ে এই জন্য শুতে নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তির কাছে গেলেন, সে উবুর হয়ে শুয়েছিল। উবুর হয়ে তো বুঝছেন তাই না, মানে বুকটাকে বিছানার সাথে লাগিয়ে শোয়া, পিঠটাকে ওপর করে শোয়া। তিনি পা দ্বারা তাকে স্পর্শ করে বললেন, পা দিয়ে, ইন্না হাযিহি যিজআতুন ইউবগিদুহাল্লাহ, এটা হচ্ছে এমন শোয়া যেটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ অপছন্দ করেন। এমন ছাদে শুবেন না যার বাঁধ অথবা দেয়াল নেই। অনেক আমাদের দেশে এখানেও আছে, অনেক বাড়ির ছাদ আছে কিন্তু ওই সাইডে দেওয়াল নেই, ওই একটা ইঁচ, একটা ইঁট পাঁচ ইঞ্চি কি দশ ইঞ্চি তোলা আছে ব্যাস, অনেক সময় থাকেও না সেটাও। তো সেই ফাঁকা ছাদে আপনি শোবেন না, এটা কেন তাও আপনি বুঝতে পারছেন, তার কারণ ঘুমের ঘোরে এমন অবস্থা হতে পারে যে আপনি পরে ওখান থেকে পড়ে মারা যেতে পারেন, কিংবা কোনো ঘাবড়ে গিয়ে, মনে করুন ঘুমিয়ে আছেন আর ভূমিকম্প শুরু হলো, সেই সময় আপনি ঘাবড়ানিতে উঠে গিয়ে কোন দিকে ছুট দেবেন আপনি জানেন না, কিংবা বোমের শব্দ শুনলেন, সন্ত্রাসীদের বোম আজকাল তো মাশাআল্লাহ বলতেই হবে না, আর ঘুম থেকে উঠেই আপনি ভয়ে ছুটতে লাগলেন, কিংবা কোনো বিকট আওয়াজ শুনলেন, তো আপনার সাথে কি হবে, তখন আপনার ক্ষতি হতে পারে, তো আপনার বিপদ হতে পারে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাতা আলা যাহরি বাইতিন লাইসা লাহু হিজার আও হিজাব ফাকাদ বারিয়াত মিনহুজ জিম্মাহ, যে ব্যক্তি এমন ঘরের ছাদে রাত্রি যাপন করে যার কোন আড়াল নেই, সে ব্যক্তির উপর থেকে নিরাপত্তার দায়িত্ব উঠে যায়। আর এটা কেন, এই কথা আপনারা নিশ্চয়ই জানলেন। রাত্রে খারাপ স্বপ্ন দেখে জেগে উঠলে কি করবেন হুজুর? রাত্রে খারাপ স্বপ্ন দেখা হয় অনেক, আর আপনারা আগে শুনেছেন যে স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। ভাষা কই আজকে, স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন তিন প্রকার। প্রথম প্রকার স্বপ্ন যদি আপনি আল্লাহর খাস বান্দা হন আল্লাহর পক্ষ থেকে, তাই না? আর দু নম্বর স্বপ্ন এর বিপরীত, কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর তিন নম্বর স্বপ্ন আছে যেটা যেটা আপনার মনের মানস পটে ভেসে ওঠে, যে একটু আগে বললাম বেশ্যা দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, তো আপনি মনে কি দেখবেন? তাই দেখবেন, তাই না? সারাদিন যাকে আপনি ভয় করেন, যাকে আপনি ভালোবাসেন, সেটাই আপনি স্বপ্নে চোখে ভাসবে, মনে ভাসবে, আর সেটাই আপনি স্বপ্নে দেখতে পাবেন। দেখছেন, দেখবেন যে ব্যক্তি যে বেশি সাপকে ভয় করে স্বপ্নে সাপ দেখে, যে বেশি মনে করেন একটা মেয়েকে ভালোবাসে সে মেয়েকে দেখতে পাবে, কোন মেয়ে যদি কোন ছেলেকে ভালোবাসে তাকে দেখতে পাবে, কেউ যদি তার মা বাপকে বেশি ভালোবাসে মা বাপকে দেখতে পাবে। তো এইভাবে এটা হচ্ছে মনের মানস পটে ভেসে ওঠা ছবি, এটা কি তিন প্রকার স্বপ্ন। কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন কি করে ফিক্সড করবেন যে এটা শয়তানের পক্ষ থেকে বা এটা আল্লাহর পক্ষ থেকে বা এটা মনের ভেসে ওঠা ছবি? সাধারণত যেসব স্বপ্ন খারাপ স্বপ্ন হয়, যেসব স্বপ্ন খারাপ স্বপ্ন হয়, আপনি খুন হয়ে গেলেন, আপনার ঘরে আগুন লেগেছে, বিশাল আগুন, এই সেই, আপনাকে ভয় লাগছে, আপনাকে জিনে ধরছে, আপনাকে চোরে ধরছে, এইসব স্বপ্ন কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে। স্বপ্নদোষ হয়ে গেল, দেখছেন আপনি মিলন করছেন আর বাস বীর্যপাত হয়ে গেল, যাতে করে আপনি ফজরের নামাজটা যাতে করে না পড়েন। একজন লিখেছে আমাকে ফেসবুকে, প্রশ্ন করেছে, হুজুর এই স্বপ্নদোষ কি করে বন্ধ করা যায়, কোন দোয়া বা মন্ত্র আছে? দেশে অবশ্য তাবিজ পাওয়া যায়, তাই না? স্বপ্নদোষ বন্ধ হওয়ার তাবিজ পাওয়া যায়, তাবিজ লাভ হয়। তারা মনে করে কি জানে, ডাহাত ভাই এই রাত্রে ভারী গোসল করা ভারী সমস্যা, তাবিজ হাতে বেঁধে রাখে, তাই হয়। আপনার শরীর গরম হলে, গরম খাবার খেলে, পেট খারাপ হলে আপনার স্বপ্নদোষ হবে, স্বপ্নও আপনি দেখবেন। অনেক সময় স্বপ্ন মনেও থাকে না, স্বপ্নদোষ হয়ে যায়। তো আপনি এই সব খারাপ স্বপ্ন যাতে আপনার নামাজ নষ্ট করবে, কে দেবে এই স্বপ্ন, কে দেখাবে? শয়তান দেখাবে। আর এই কথা আপনি নিশ্চয়ই নিশ্চিতভাবে জানবেন, যাকে আপনি স্বপ্নে দেখান, নে আপনি দেখেন, সে কি নিজে সেই স্বপ্ন আপনাকে দেখায়? তার মানে আপনি আপনার আব্বাকে দেখলেন, তো আপনার আব্বা কি স্বপ্ন দেখায়? না। অনেকে বলে কি আমার বাবা, আমার আব্বা মারা গেছে, আমাকে স্বপ্নে দেখাচ্ছে। বাপের ক্ষমতা সে স্বপ্ন দেখানো? যদি জীবন্ত অবস্থায় আপনার আব্বা থাকে, আপনার আব্বাকে দেখেন, আপনার আব্বা কথা বলে, তো কি জীবন এসে কি স্বপ্ন দেখায়? তো ওইরকমই মরার পরেও কেন আপনি এরকম বিশ্বাস করবেন যে সে নিজে স্বপ্ন দেখায়? না, নবী সাল্লাহ সাল্লামকে যে স্বপ্ন দেখে সে সত্য দেখে। নবী সাল্লাম নিজে এসে দেখা দেন না, ভুল কথা, আল্লাহর তরফ থেকে দেখানো হয়। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। আর এই ভালো মন্দ মিক্স করা স্বপ্ন হচ্ছে মনের কল্পনা, সুতরাং সেগুলোকে খেয়াল করতে হবে। আপনি যদি খারাপ স্বপ্ন বারবার দেখেন, যদি আপনি দেখেন যে আপনাকে কেউ মারছে, আপনাকে কেউ একজন প্রশ্ন করেছেন, এক বোন প্রশ্ন করেছেন যে তার আব্বা মারা গেছে, তো আব্বা খালি আমাকে নিতে আসছে, বারবার আমাকে নিতে আসছে, মানে লুকিয়ে যাচ্ছে, ভয় করছে যে আব্বা মারা গেছে, আমাকে নিতে আসতে মানে হয়তো মরবো, আমি আমাকে নিতে আসা মানে হচ্ছে মরবো, লুকিয়ে বেড়াচ্ছি, তাও খুঁজে বের করে নিয়ে যাচ্ছে, সে এখন সন্দেহ করছে তাহলে আমারও মরণ কাছে এসেছে, এরকম হতে পারে। কিন্তু এটা শয়তানের স্বপ্ন হতে পারে, শয়তান হয়তো তাকে নিয়ে খেলছে। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি আমার মাথাটা কাটা গেছে, আমি আমার মাথা নিয়ে খেলা করছি। শয়তানের এই খেলার কথা কাউকে বলো না। প্রথম কথা হচ্ছে কি, খারাপ স্বপ্ন কাউকে বলবেন না। যখন আপনি দেখবেন যে স্বপ্নটা খারাপ, তখন আপনি মানেও জিজ্ঞেস করবেন না আর কাউকে বলবেন না। যেমন মনে করুন, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার দাঁতগুলো ভেঙে গেছে, এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? খারাপ স্বপ্ন, কাউকে বলবেন না, মানে জিজ্ঞেস করবেন না, কারণ মানে যেমন করা হয় স্বপ্ন সেই রকমই বাস্তব হয়ে যেতে পারে। সুতরাং খারাপ স্বপ্ন কাউকে বলবেন না। আর বেশি ভয় পেলে কি করবেন, বলা হচ্ছে যে বাম দিকে তিনবার থুতু মারবেন। মনে করুন ডান পাশে শুয়ে আছেন, তো সোজা হয়ে বাম দিকে থুতু মারবেন, আর ডান পাশে না শুয়ে পাশ ফিরে শোবেন, বাম পাশে শোবেন। শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানা চাবেন, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, কারণ আপনি বুঝতে পারছেন শয়তানের স্বপ্ন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। আর যে দুঃস্বপ্ন দেখবে সে মন্দ ক্ষতি থেকে রক্ষা প্রার্থনা করবেন, যে আল্লাহ আগুন, আগুনের ফেতনা থেকে আমাকে রক্ষা করো। মহিলা দেখলে, আল্লাহ মহিলার ফেতনা থেকে আমাকে রক্ষা করো। আর অবশ্য যারা দেখা দেখতে চায়, তারা আবার চোখ বন্ধ করে মনে করে আবার দেখব, আবার দেখব, এরকম আজ হতে পারে, এরকমও হতে পারে। একজন স্বপ্নে দেখেছে যে কেউ তাকে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে 5,000 টাকা, বোঝে না 10,000 দিতে হবে, 10,000 দিতে হবে, বোঝে না 5,000 না, বোঝে না 10,000 দিতে হবে। তারপরে দেবে না, শেষকালে ঘুম ভেঙে গেছে, যদি চোখ বন্ধ করে বলছি যা দেবে তাই দাও, যা দেবে তাই দাও, আর হবে নাকি? চোখ বন্ধ করলে কি আবার স্বপ্নটা ফিরে আসে? তো এগুলো মানুষের মানে কল্পনা, যাই হোক। তো এইভাবে না, শয়তান যখন মানে আপনাকে স্বপ্ন দেখাবে, তখন শয়তানের অনিষ্ট থেকে আপনি পানাহ চাইবেন। খারাপ জিনিস যেটা দেখলেন, মনে করুন আপনার শত্রু পেছনে আছে, দেখলেন সেই শত্রু আপনাকে মারতে আসছে, তখন আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ তুমি আমাকে অমুক থেকে পানাহ দাও, আমাকে রক্ষা করো, আমার শত্রু থেকে আমাকে রক্ষা করো। ভয়ে ঘুম না এলে উঠে নামাজ পড়তে শুরু করুন। ভয় লেগেছে এত, এমন খারাপ স্বপ্ন দেখেছেন যে প্রচন্ড ভয়, তো সেই ভয় হলে পরে আপনি উঠে নামাজ পড়তে শুরু করুন। খারাপ স্বপ্নের কথা কাউকে বলবেন না। অবশ্য সুস্বপ্ন হলে আত্মীয় বন্ধুকে বলতে পারেন। সুস্বপ্ন যদি ভালো স্বপ্ন হয়, হুজুর আজকে স্বপ্নে দেখলাম আমি কাবা শরীফ গেছি, তাওয়াফ করছি, হুজুর আপনি স্বপ্নে দেখলাম আজকে আমি প্লেনে চড়ে যাচ্ছি, এই শ্রেণী যদি ভালো স্বপ্ন হয়, তাহলে আপনি বলতে পারেন কাকে, আত্মীয় বন্ধুকে, আবার কাকে বলবেন, যাই হোক। হ্যাঁ, তারপরে স্বপ্ন দেখতে দেখতে তো রাত্রি কি হবে, শেষই হয়ে যাবে। আর যখন ঘুম থেকে উঠবেন ফজরের আজান শুনে, তখন যদি আপনি নাপাক থাকেন তো ফজরের নামাজটা জোহরের সাথে পড়লেই হবে, তাই না? হ্যাঁ, ফজরের নামাজটা তখনই উঠে পড়তে হবে। এখন মাঝরা আল্লাহ বলছে গরম পানি নেই, হুজুর কি করে গোসল করব, গরম পানি করেন। যদি গরম পানির ব্যবস্থা না থাকে, করার ব্যবস্থা না থাকে, গ্যাস না থাকে বা চুলোর ব্যবস্থা না থাকে, তাহলে কি হবে? তাহলে আপনাকে নামাজ মাফ হবে তা হবে না, আর নামাজের জোহরের সঙ্গে পড়া হবে তা না। কি করতে হবে? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যেমন এক ভাই প্রশ্ন করলেন যে বাড়িতে থাকি এই যুবক মানুষ, আর বাড়িতে সে কি আছে, টিউবওয়েল না কি বলো ওটাকে, চাপকল, চাপকল বা টিউবওয়েল আছে, তো সেখানে যদি আমি ফজরের সময় উঠে কল টিপে গোসল করতে লাগি তো বাড়ির মা বোন সবাই ভাববে যে কিছু হয়েছে, এই তো স্বাভাবিক কথা। তো এইসব ক্ষেত্রে আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে, ঘরে গোসল করবেন না। আমাদের দেশে তো পুকুরের ব্যবস্থা আছে, নদী আছে, যেখানে আপনি যাবেন পুকুরে গোসল করে কেউ বুঝতেও পারবে না। আপনি আস্তে আস্তে নামবেন, গিয়ে চুপ করে ডুব দেবেন, চুপ করে উঠে যাবেন, তাই না? কেউ বুঝতেও পারবে না। বলো হুজুর পৌষ মাসের শীতে কি করে পুকুরে নামা যায়, প্রচুর ঠান্ডা তো পৌষ মাসের শীতে। আবার হ্যাঁ, অনেকে বলে কাপড় কাপড় শুকাতেও মানে বাড়িতে লুঙ্গিটা এসে মেলবো, ঠিক আছে লুঙ্গিটা ধোবেন না আপনি, অন্য লুঙ্গি, আপনি মানে অন্ধকারে যাবেন বা ওই কাপড় পরেই যাবেন, নোংরা কাপড়টা পরেই যাবেন, তারপরে কাপড়টা শুকনো রেখে আপনি গামছা পরে নেমে যান, গামছা তো শুকাতে অসুবিধা নেই, ঘরের ভেতরে যে কোনো জায়গায় শুকানো যাবে, দিয়ে পুকুরে নেমে মানে আপনি উলঙ্গ হয়ে গোসল করলে তখন সমস্যা নেই, কেউ দেখছেন আপনাকে। গোসল করে গাটা মুছে নিয়ে আপনি আবার শুকনো কাপড়টা পরে নিয়ে কিংবা কোন রকম জড়িয়ে নিয়ে এসে, যেন আবার বিজু টিজু লেগে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে, দিয়ে ঘরে লুঙ্গিটা শুকনো রেখে দিলেন, তারপর দুপুরের সময় আবার আপনি যেমন নিয়মিত, আমাদের দেশের নিয়ম হচ্ছে দুপুরে গোসল করতে হবে, তাই না? এই জন্য মহিলারা মাসিক অবস্থায় থাকলে যদি তার মনে করুন মাগরিবের পর দেখলো সে, কিংবা আসরের পর দেখলো তার সাদা স্রাব আসছে, তার মানে কি লাল স্রাব বন্ধ হয়ে গেছে, তার মানে মাসিক তার বন্ধ হয়ে গেছে। এখন কি ওয়াজিবটা কি? সঙ্গে সঙ্গে ফরজ তার কি করা, গোসল করে কোন নামাজ পড়া, আসরের নামাজ পড়া, কারণ আসরের সময় বন্ধ হয়েছে। এবারে সে মহিলা যদি ওই সময় গোসল করে, সর্বনাশ, মাথা ধুলে কেন, কি হয়েছে, ঘরে দেওয়ার আছে, ঘরে অমক আছে, দুলাভাই আছে, সব জেনে নেবে, বুঝে নেবে, গোসল করে না। তারপরে কি করে, মাগরিব যায়, এশা যায়, ফজর যায়, পরদিন কখন গোসল করে, কখন গোসল করে, ওই পরদিন জোহরের সময় গোসল করে, যাতে লোকে বুঝতে না পারে যে আমার, আমাকে একজন এইভাবে বলছে হুজুর এই স্বামী স্ত্রী এইভাবে করলে পরে লোকে বুঝতে পারেন, লোকে তো বোঝে, আপনি যদি গোসল নাও করেন তাহলে কি লোকে মনে করে না যে ওদের কিছু হয় না, এটা কি মনে করে, এটা কি ভাবে যে গোসল যখন করছে না তখন কিছু ওদের হয় না, তারপর যখন কি হবে বাচ্চা এসে যাবে পেটে তখন, তখন কি ঢাকতে পারবেন? তো এই লজ্জা করে লাভ নেই। এই জন্য অনেক পরিবেশে আছে তারা দেখবেন সকালেই গোসল করে, এটা ভালো, অনেকে আমি দেখেছি শহুরে পরিবেশে আছে তাদের অভ্যেসই হলো সকালে গোসল করা, যাতে করে কেউ কাউকে সন্দেহ না করে। আর দুপুরে গোসল করাটাই হচ্ছে মুশকিল, আমাদের বাঙালিদের অভ্যেস দুপুরে গোসল করা, তো এটা হচ্ছে মুশকিল, ফলে অনেক ছেলে অনেক মেয়ে নামাজ নষ্ট করে। তো এই যে মহিলা কখন গোসল করে, জোহরের সময়, আর খুন বন্ধ হয়েছে কখন, গত কালকে আসরের সময় কিংবা জোহরের সময়, জোহরের পরে না, গোসল করার পরে আর কি, আসরের পর হলে তার গোসল করবে না কেউ, তখন নামাজ কটা পড়তে হবে, ও সে জোহর থেকে নামাজ পড়ে, বাকি থাকলো বাকি গুল গেল আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, সব বাদ চলে গেল। আল্লাহ করিম, আল্লাহ ছাড়বেন, আল্লাহ ছাড়বেন না। এইভাবে নামাজের সাথে ধোকাবাজি করলে, এই জন্য বলা হয়েছে ফরজ গোসল হচ্ছে আমানত, ফরজ গোসল হচ্ছে আমানত, এই আমানতে খেয়ানত করা যাবে না। অতএব আপনাকে ঠিক সময়ে গোসল করতে হবে, একান্ত যদি অসুবিধা হয় গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করেও আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। বেশ, তো যাক, এভাবে সকাল হয়ে গেল, ঘুম থেকে জাগার পর কি বলতে হয় শোবার সময়, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াইয়া, জাগার সময় কি বলতে হয়, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার। বাস এভাবে উঠে ঘুম থেকে উঠুন আর দোয়া করুন, তাহলে পরে ইনশাআল্লাহ আপনার অপবিত্র অবস্থায় পড়া যাবে। আপনার হয়তো স্বপ্ন দেশ হয়েছে, আপনি ঘুম থেকে উঠলেন, তখন আপনি দোয়াটা পড়তে পারেন, সমস্যা নেই, তখন আপনার কোরআন পড়া যাবে না। বেশ, একটা হাদিসে আছে, মানাতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহা কুতিবা লাহু মা নাওয়া। এক ব্যক্তি বিছানায় শোয়ার সময় নিয়ত করলো আমি তাহাজ্জুদ পড়তে উঠব, ইনশাআল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে উঠব, কিন্তু ফজরের সময় যখন আজান হচ্ছে তখন চেতন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য তাহাজ্জুদের সওয়াব লেখা হবে, এটা নিয়তের জন্য, যেহেতু নিয়তে কি ছিল, সংকল্প ছিল, সেহেতু তার নিয়তের জন্য তাকে সওয়াব লেখা হবে, তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বি, আর আল্লাহর পক্ষ থেকে তার ঘুমটা হবে সাদাকা। আল্লাহু আকবার, আপনার ঘুমকে ঘুম হলো আর নামাজও হয়ে গেল, নামাজের সওয়াব হয়ে গেল। অন্য এক হাদিসে আছে, ইজাস্তাই কাজা আহাদুকুম মিন মানামিহি ফালিয়াসতানসি সালাসা মাররাত ফাইন্না শাইতান ইয়াবিতু লা খায়াশিমিহি। যখন কেউ ঘুম থেকে ওঠে আর যদি উজু করতে না হয়, অনেক সময় ঘুম থেকে উঠলাম উজুর দরকার নেই, নামাজ এখন নেই, তো ঘুম থেকে উঠলে যেন নাকটা কমসে কম পানি দিয়ে কি করে নেয়, ঝেড়ে নেয়, কেননা ঘুমের অবস্থাতে শয়তান নাকের ছিদ্রে কি করে অবস্থান করে, না অবস্থান করে আর পেশাব করে দেয়, যারা ফজর পর্যন্ত ফজরের নামাজ না পড়ে কিংবা ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর ঘাড়ে গিট বেঁধে দেয়, আলাই কেলাইলুন তাউইলুন ফারকুত, কে বলে শয়তান, আরে এখন অনেক রাত, অনেক রাত, উঠলো ভাবছে ঘড়িটা দেখি এখন রাত আছে, তখন তার মনই বলছে এখনো রাত আছে, এখন আজান শুনতে পাচ্ছি না, আর দেখুন যখনই ঘুমটা গভীর হয়ে যায় শয়তান এমন ভাবে ঘুম পাড়িয়ে দেয় যে আজানটাও সে শুনতে পায় না, যদিও মাইকের আজান। তো এই অবস্থা হয়। আচ্ছা, দুপুরের শোয়ার ব্যাপারে, দুপুরে শোয়া কি সুন্নত? দুপুরে ভাত খেয়ে শুতে হয়, একটু রেস্ট নিতে হয়, দুপুরে একটু রেস্ট নেওয়া ভালো, কাজ কর্ম যারা করে অথবা না করে, দুপুরে খেয়ে একটু শুলে পড়ে আবার নতুন করে ফ্রেশ হওয়া যায় রাত পর্যন্ত, এই জন্য মাঝখানে একটু রেস্ট নেওয়া দরকার। অবশ্য সেই রেস্টে ঘুমানো জরুরি না, ঘুমালে হালকা ঘুমাতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলু ফাইন্না শায়াতিনা লা তাকিলু, তোমরা দুপুরে বিশ্রাম নাও, কেননা শয়তানরা দুপুরে বিশ্রাম নেয় না, তার মানে একটা গুরুত্ব আছে, কমসে কম যদি আপনি নাও ঘুমান তো কমসে কম আপনি শুয়ে যান। তো এই হলো মোটামুটি শয়ন, নিদ্রা, ঘুম, জাগা ইত্যাদির আদব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এইসব আদবে বাদব হই, বেয়াদব না হই, এসব আদব শিক্ষা করে, এসব আদব পালন করে যেন আমরা আল্লাহর ভালো বান্দা হয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। একটা একটা করে আদব শিখলে পরে মানুষ বা আদব সুচরিত্রবান হয়ে গড়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।